162 নম্বর কারো আছে? নেই, কারণ নম্বর অনেক হয়ে গেছে, এখন সব বিলিও হয়নি, তাছাড়া লোক কত হবেও না হয়তো। নম্বর 139, নম্বর বের করে রাখেন, টাইম অল্প। 110 কেউ আছেন? নম্বর 60 নম্বর কেউ আছে? কি ব্যাপার? নম্বর 31 কি নম্বর কি আলাদা আছে নাকি ওখানে? মোহাম্মদ নম্বর কি আলাদা করেছেন নাকি? ওটা আরবিতে হবে হয়তো। তাহলে নম্বর 1 মাশাআল্লাহ, আপনি 1 নম্বরে। ব্যাস, আপনাকে একটা প্রশ্ন করছি, আর প্রশ্নের উত্তর দিতে পারলে নিশ্চয়ই আপনি একটা পুরস্কার পাবেন। আপনি বলতে পারবেন যে ঘরে আল্লাহর জিকির হয়, যে ঘরে নামাজ হয়, কোরআন পড়া হয়, আর যে ঘরে হয় না সে ঘরে টিভি চলে, গান বাজনা, টেপ, রেডিও, এসব। দুটো ঘরের মধ্যে পার্থক্য আছে, যেটা হাদিসে বলা হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ঘরে আল্লাহর জিকির হয় আর যে ঘরে আল্লাহর জিকির হয় না। উদাহরণ কি, এটা কি আর ওইটা কি, উদাহরণটা বলতে হবে। তার সঙ্গে উদাহরণ দিয়েছেন আল্লাহ নবী, তুলনা দিয়েছেন বা উপমা দিয়েছেন যে এইটা, এই ঘরটা যে ঘরে আল্লাহ জিকির হয় সেটা হচ্ছে এই ঘর, আর যে ঘরে আল্লাহ জিকির হয় না সেটা হচ্ছে এই ঘর। জিকির হয় সেটা না, উপমা কিসের? উপমা যেমন এই লোকটা এত সুন্দর দেখতে, সূর্যের মতো, আরে এক বাঘের মতো। এই যে উপমা আছে, উদাহরণ আছে, যে ঘরে আল্লাহ জিকির হয় যে ঘরে হয় না, বলতে পারবেন? প্রশ্ন কি কঠিন হয়ে গেল? মনে আসছে না, হয়তো জানেন, আপনিও জানেন, বললি ও ঠিক ঠিক ঠিক। হ্যাঁ পারবেন না, তাহলে বসে যান। নম্বর 14 নম্বর নেই, নম্বর 156 আপনি? আহ 14, আপনি ঘুমিয়ে আছেন নাকি? ব্যাস, আপনি বলেন, দুটো মানুষের দেহের চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত বিভিন্ন অঙ্গ আছে, কিন্তু দুটি অঙ্গের কারণে অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। বলতে পারবেন কোন অঙ্গের কারণে অধিকাংশ জাহান্নামে যাবে? চুলে, মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত আপনি দেখেন, যদি শুনে থাকেন চট করে বলতে পারবেন। আপনার কান আছে, আপনার চোখ আছে, আপনার মুখ আছে, আপনার নাক আছে, আপনার পা আছে, আপনার না না, অধিকাংশ, আমি বলছি অধিকাংশ জাহান্নামে যাবে সেই দুটোর কারণে। অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে সেই দুই অঙ্গের কারণে। বলতে পারবেন? পারবেন না, তাহলে বসুন বসুন। নম্বর 24, আপনি দাঁড়ান, বলতে পারবেন? 24 নম্বর দাঁড়ান নাই কে? 24 নম্বর, 24 নম্বর, 114 কেউ নেই? কি রে ভাই, নম্বর গুলো কেমনি, আপনারা নম্বর পাননি? নম্বর 13, সৌরভ ভাই বলেন, জাহান্নামের আগুনের রং বলতে পারবেন? আমাদের আগুন তো দেখতে পাচ্ছেন কেমন, হলুদ বা লাল ধরনের। জাহান্নামের যে আগুন আছে সেই আগুনটা সাদা না সবুজ না নীল না হলুদ, কি রং? নীল রং, আমি বললাম বলে বসে যান। আমি যেটা বটে সেটা আমি বলিনি। ব্যাস, নম্বর 32, কাল তো পুরস্কার থেকেই যাবে, আজকে আমি অফিসেই ফিরিয়ে নিয়ে যাব। নম্বর 32 আছে? নম্বর 25, কি ব্যাপার, আপনি কামাল বেশ বলেন, যে ব্যক্তি রাস্তার ধারে কোন ফকির সাহেবের কাছে কিংবা পীর বাবার কাছে কিংবা ওই যে পাখিওয়ালার কাছে কিংবা গণকের কাছে গিয়ে বলে, বাবা আমার দেখো ভাগ্যটা, আমার অনেকদিন থেকে সৌদি আরবের চেষ্টা করছি, ভিসা লাগছে না, আমার কপালে ভিসা আছে না নেই, কিংবা অনেকে গিয়ে পরীক্ষা করায় অমুককে আমি ভালোবাসি তার সঙ্গে আমার বিয়ে হবে না হবে না, তাই না? যদি কেউ গণকের কাছে গিয়ে জিজ্ঞাসা করে তাহলে তার শাস্তি কি, তার কি হবে? শুধু জিজ্ঞাসা করল, সিঁড়ি হয়ে গেল, জিজ্ঞাসা করলো, সে বিশ্বাস করে না। এটা কঠিন হবে প্রশ্ন? আমার তো মনে হয় যেগুলো এগুলো সবাই জানে, কিন্তু হয়তো সবসময়। আচ্ছা উত্তরগুলো বলছি না, এগুলো উত্তর কি আপনারা জানতে চান? আচ্ছা ঠিক আছে, বলতে পারবেন না তাহলে বসে যান। 40 দিনের নামাজ কবুল হবে না। জাহান্নামের আগুনের রং হল কালো, দুটো অঙ্গ যে জাহান্নামে বেশিরভাগ মানুষকে নিয়ে যাবে এইটা, আর যেদিকে পেশাব করেন সেইটা। আর একটা কি প্রশ্ন ছিল, যে ঘরে জিকির হয় আর যে ঘরে জিকির হয় না, তার উদাহরণ আল্লাহ নবী দিয়েছেন জীবিত ও মৃত। ওকে, 122 নম্বর, মাশাআল্লাহ। একটা প্রশ্ন করি, জানি না আপনার জন্য সহজ হবে না কঠিন হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দেহের মধ্যে এমন একটা পিণ্ড আছে, যে পিণ্ড আমি বলে দিচ্ছি, কিন্তু যে পিণ্ড সমস্ত দেহের অঙ্গ, সেটা ভালো হলে সারা দেহ ভালো আর সেটা খারাপ হলে সারা দেহ খারাপ, সেই পিণ্ডেটার নাম কি? পিণ্ড মানে বুঝতে পারছেন টুকরো আর কি, মানে আপনার দেহের মধ্যে এমন একটা টুকরো আছে যে টুকরো ভালো হলে সারা দেহ ভালো আর খারাপ হলে সারা দেহ খারাপ, সেই টুকরোটার নাম বলবেন আপনি। না, আপনার দেহের একটা টুকরো আছে, বলবেন না, কেউ বলবেন না, আমি তো ওনার এটা জানতে চাচ্ছি যাতে মানুষও বুঝতে পারে যে আমি কিছুই জানি না। আর তালাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, এই শ্রেণীর ইলম তলব করা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ, বলা মাত্র চট করে বলবে। দেহের মধ্যে এমন একটা অঙ্গ আছে, এমন একটা টুকরো আছে, এমন একটা পিণ্ড আছে, গোস্তের টুকরা, গোস্তের পিণ্ড, বুঝতে পারলেন? যেটা ভালো হলে সারা দেহ ভালো, খারাপ হলে সারা দেহ খারাপ, বুঝতে পারলেন না? না, আপনি সেই পিণ্ডটার কথা বলেন, সেই জিনিসটার নাম কি? মানুষের মন তো একটা সাধারণ জিনিস হলো, কিন্তু নামটা বলেন, নামটা বলতে পারবেন না? খুব কাছাকাছি গেছেন কিন্তু পারবেন না, বসেন তাহলে। হৃৎপিণ্ড, কাল, কাল হৃদয়, ঠিক আছে, মন কাছাকাছি কিন্তু পিণ্ডের কথাটা বলতে পারলেন না, তাই বাতিল হয়ে গেল। আল্লাহ আমাদের পুরস্কার গুলো থেকেই যাবে। 109 কেউ আছে? 112 নেই? 157 নেই? আপনি মাশাআল্লাহ আবুল বাশার, আবুল বাশার আপনি বলেন রাত্রে ঘুমিয়ে থাকে এক লোকের কানে শয়তান পেশাব করে দেয়। আশা করি আপনাদের জন্য সহজ, কারণ আপনারা মাকতুবুদ দাওয়া আসেন, এই নিয়ে মাশাআল্লাহ যেদিন থেকে আসেন মাকতুবুদ দাওয়া আসেন, এমনকি মাকতুবুদ দাওয়া আসার জন্য দাঁত ভেঙে গেছেন, আপনি দাঁতটা দেখেন তো, ওই দেখেন ভাঙা আছে, মাকতুবুদ দাওয়া আসতে গিয়ে গাড়িতে অ্যাক্সিডেন্ট করে ওনার দাঁতও ভেঙে গেছে। এইসব লোক যাদেরকে বলে আর কি, যে আনিস ভাই আছেন, হেঁটে হেঁটে হেঁটে হেঁটে বালাদের থেকে চলে আসেন, কিসের জন্য? এলেম তলবের। আপনারা হয়তো বলে হ্যাঁ এই জন্য আসেন, না, কাপসা খাওয়ার জন্য আসে, অনেকে বল ঠাট্টা করে না, তারা এমন যারা জল খাবেও না, জল কাউকে খেতেও দেবে না, ঘুলে দেবে, আর নামটা বললাম না, আছে না, অনেক ঠাট্টা করে, মনে করে বেউকো, এরা কাপসা খেতে যায়, কিন্তু না, আরে এরা কিছু শিখুক আর না শিখুক, জান্নাতের পথে হেঁটে হেঁটে আসছে, যদি মরণ হয় কোথায়? জান্নাতের পথে মরণ হবে। এই তো বালাদিয়ার লোক সেদিন পর্যন্ত মারা গেল, রোজা না রেখে মারা গেল, আর এ যদি অ্যাক্সিডেন্ট করে মারা যেত ইনশাল্লাহ জান্নাতে যেত, তাই ঠিক না? অবশ্যই ব্যাস। আপনি কি বললাম প্রশ্নটা, যে রাত্রি অতিবাহিত করে শয়তান তার কানে পেশাব করে দেয়, কোন লোক? আজানের সময় বললে তো হবে না, জোহরের আজান নাকি মানে ফজরের সময় ওঠেন আসেন, প্রথম পুরস্কার আপনি নিয়ে যান। একজন আসতে হবে তো এখানে, হেলাল আছেন? হেলাল মাশাআল্লাহ মাবরুক, এটা জালালের দোকানে ছোট বড় হলে আপনি পাল্টে নিতে পারেন, ঠিক আছে? মাবরুক, বারাকাল্লাহ ফিক। এবারে নম্বর 156 আছে কেউ? মাশাআল্লাহ। আপনাকে সহজ প্রশ্ন করি, দেখি সহজ হয় কিনা। নতুন কি করব এখন? আমি তো ব্রেন থেকে আনছি না, এখন বইয়ের চোখের সামনে যেটা পড়ছে, কারোর জন্য কঠিন হবে কারোর জন্য সহজ। ব্যাস, আপনি খালি বলে দেন আজকে জুমার দিন ছিল, জুমার দিন যদি কেউ প্রথম সময়ে মসজিদে আসে তার কি ফজিলত, তার কি সওয়াব? জানি না আপনার জন্য সহজ না কঠিন। প্রথম সময় যদি মসজিদে আসে তো সে মাশাআল্লাহ মাবরুক, আসেন, সহজ হয়ে গেছে, আসেন আসেন আসেন আসেন মাবরুক। উট কাটার নয়, উট কোরবানি দেওয়ার, তাই না? উট কাটলে তো সওয়াব হয় না, উটকে কাটলে সওয়াব হয় না, গুনাহ হবে? উট কাটলে গুনাহ হবে না সওয়াব হবে? গুনাহ হবে। এদিকে আসেন, এদিকে আসেন, দেখুন তার পায়ে তার লাগে না, ওই শার্টগুলো শার্টগুলো। নম্বর 98, নম্বর 98 কেউ আছে? নাই 105 কেউ আছে? মাশাআল্লাহ। আপনি বলেন বলার পর কি দোয়া বলতে হয়? মাশাআল্লাহ, আসেন মাবরুক, সব সহজ, খুব সহজ। নম্বর 46, নম্বর 46 নেই, নম্বর নম্বর 2 মাশাআল্লাহ, নুরুল আমিনের পরে নম্বর 2 নেই, 2 নম্বর নেই, 125 পুরস্কারগুলো ঘুরেই যাবে দেখছি। নম্বর 12 আছে কেউ? নম্বর 19 নেই, হ্যাঁ উঠুন। আপনি বলেন, এখনই শুনলেন হাচ্ছি বলে কি বলতে হয়, আলহামদুলিল্লাহ। আপনি বলেন হাই তুলে কি দোয়া বলতে হয়? কি কঠিন হয়ে গেল দোয়ার লম্বা বড় মুখস্থ করা? আপনি বলে দেন না কেউ, হাই তুলে মুখে হাত রাখতে হয়, তাই না? কেন মুখে হাত রাখতে হয়? মানে শয়তান ঢুকে যায়, আর আপনার সামনে যে থাকবে সে তো বুঝতেই পারছেন কেমন গন্ধ পাবে, কারণ প্রত্যেক মানুষের, যত ভালোই মানুষ হোক তার মুখের গন্ধ আছে, এই জন্য মুখে হাত রাখতে হয়। কিন্তু কি দোয়া করতে হয় বলতে পারবেন না? পারবেন না, বসে জানতে হবে। কিন্তু বলা বলি হয়ে যাবে তো, একটা প্রশ্ন যদি আবার দেওয়া হয় তো জানা হয়ে যাবে অনেকের, সে তখন প্রস্তুত থাকবে, ধরলেই তখন বলে দেবে যে হ্যাঁ এটা। এই জন্য আমি অনেক প্রশ্ন আছে, সমস্যা নেই, উত্তরটা হাই তোলার কোন দোয়া নেই। শুনলেন আপনি কি দোয়া? হাই তোলার দোয়া কি? কোন দোয়া নেই, কিচ্ছু দোয়া নেই, কিচ্ছু পড়তে হয় না। অনেকে লাহাওয়ালা পড়ে, অনেকে আস্তা, কিচ্ছু দোয়া নেই। নম্বর 41 মাশাআল্লাহ। আপনি বলতে পারবেন আশুরার দিন আসছে, আশুরার দিন মানে 10ই মহরম, তাই না? এই দিনে রোজা রাখতে হয়, কেন বলুন তো? রোজা রাখে না সবাই আশুরার দিন রোজা? বরং রমজান আসার আগে এটা ফরজ ছিল আশুরার রোজা, কেন রাখতে বলুন তো? জানেন না, বসুন তাহলে। মাশাআল্লাহ, কি ওই দিনে ইমাম হোসেন শহীদ হয়েছিলেন বলে রোজা রাখতে হয়, তাই না? না, কি জন্য? মুসা আলাইহিস সালাম হোসেন ইমাম হোসেনের সাথে কোন স্বাদ নেই, যদিও ওই দিনে তিনি শহীদ হয়েছেন। এই জন্য হোসেন ধরেছিলাম, হোসেন নগর বাড়ি আমি জানছি, মন বুঝছে আর যে হ্যাঁ ওইটাই বলবেন নাকি। আচ্ছা নম্বর আট, মাশা আল্লাহ, পাশাপাশি আপনি ভুল করে উঠেছেন না আপনি আমার। নম্বর একষট্টি, একষট্টি নাই। নম্বর পাঁচ, পাঁচ পাঁচ পাঁচ নাই। নম্বর একশো তেত্রিশ, হ্যাঁ ওঠেন মাশাআল্লাহ। আপনি বলেন খুব সহজ প্রশ্ন, আজান শুনে মুয়াজ্জিন যা বলছে তাই বলতে হয়, আজানের পর কি পড়তে হয়? দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, তারপরে একটা দোয়া পড়তে হয়, সেটাও আমি ধরছি না, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াসলাতুল কায়েমা। যদি কেউ এই দোয়া পড়ে তাহলে তার স্বভাব কি, তার মর্যাদা কি, তার আল্লাহু আকবার, আসেন মাবরুক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাওয়া যাবে, আল্লাহু আকবার মাবরুক। আপনি চেঞ্জ করে নেবেন না, একটা এগুলো ইমার্জেন্সি, ইমার্জেন্সি। নম্বর তিরানব্বই, নম্বর তিরানব্বই নেই, নম্বর বিয়াল্লিশ, সময়গুলো চলে যাচ্ছে অথচ বিয়াল্লিশ, নম্বর তেত্রিশ নেই, নম্বর সাতান্ন, দেখেন আপনাকে ভয় করে উঠছেন এমন তো হতে পারে, ভাবছি অপমান, অপমান কি আছে জানেন না, অনেকে জানে না, এখানে অপমানের কিছু না, আমাকে একটা প্রশ্ন করে আমি বলতে পারবো না, এমন প্রশ্ন আছে আমি বলতে পারবো না, লজ্জার কিছুই নেই। না মহিলাদের নম্বর আলাদা আছে, মহিলাদের নম্বর আলাদা। নম্বর পঁয়ষট্টি নেই, এই বাবা, নম্বর একশো বত্রিশ, হ্যাঁ মাশা আল্লাহ হাকিম ভাই, না আপনার নাম কি হাকিম নাই তো, আপনি বলেন এক মহিলার সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিবাহ হয়েছিল দুনিয়াতে না, সাত আসমানের উপরে, মহিলার নাম বলতে পারবেন? ধরেন না মালিস, তাহলে প্রশ্ন কি নাম? জাইনাব রাদিয়াল্লাহু তাআলা, বেশ কঠিন হয়ে গেল নাকি জানি না আপনার ব্যাপারটা, কারণ কে কি জানে না জানেন বলতে পারছি না। নম্বর ছিয়াশি, ছিয়াশি নম্বর ছয়, ছয় নেই নাকি ভয়, একশো সাতাশ, একশো সাতাশ আপনি মাশা আল্লাহ। এখন জানি না, আপনি বলতে পারেন সহজ প্রশ্ন এটা, আল্লাহ নবী মেরাজের ঘটনা তো শুনেছেন আপনি, মেরাজের কথা হুজুরা খুব কানে আঙুল দিয়ে বলে সুন্দর করে শুট করে, এখন কেউ আড়ালে বসবেন না, সামনাসামনি বসেন তাহলে সবারই চেহারা দেখা যাবে, ইনশাআল্লাহ সুবিধা হবে। ওই আগের প্রশ্নের মতোই, কোন একটা ফরজ জিনিস যে ফরজ আসমানে করা হয়েছিল দুনিয়াতে না, মানে ওই আল্লাহ নবী মেরাজে গেছিলেন সেখানে আল্লাহ আল্লাহ বললেন নবী তোমার উপরে এই জিনিসটা ফরজ করা হলো দুনিয়াতে না, ঠিক এখানে আছেন মাবরুক, তো বলেছেন আপনি মাশাআল্লাহ। নম্বরটা দেখি, নম্বর মিলিয়ে দেখতে হবে না, দেওয়ার মুশকিল আছে তাই না, একশো সাতাশ, যান একটা শার্ট নিয়ে নেন। নম্বর হাই হাই টাইম সব শেষ হয়ে গেল, উনত্রিশ মাশাআল্লাহ। আপনি বলুন জানি না আপনি কি জানেন না জানেন ইসলামের, কি বলবো। আচ্ছা এক অনেক এখনই এক ভাই বললেন উট কাটা, উট কাটাতে না হবে তাই উচ্চ ভাই বললে হ্যাঁ কোরবানি দিলে সব হবে। এমন কোন প্রাণী আছে যে প্রাণীকে এক বাড়িতে বা এক আঘাতে এক চোটে মারতে পারলে একশো নাকি? মাশাআল্লাহ, তো জানেন আপনি মাবরুক আসেন আসেন আসেন আসেন, আমি তো ভাবছিলাম আপনি পারবেন কি না। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাবরুক, হ্যাঁ একে আল্লাহ মাবরুক মাবরুক। ঠিক আছে নম্বর ৫১ নম্বর ৫১ এখানে কে আছে? নম্বর ৫১ নেই, নম্বর ১০২ ১০২ কেউ আছে? ৯১ ৯১ হ্যাঁ মাশাআল্লাহ ফাইসাল তুমি বলো জানি না জানি না তুমি বলো আলামাতুন নিফাক মা হিয়া আলামাতুন নিফাক এটা সারাতুল মুনাফিক ওয়াজাতুল মুনাফিক ইজা সারা ফিহা আলামাত ইকুন মুনাফিকান খালিসান ওলাউ সাল্লা ওলাউ সাম কাজা মুনাফিক মুনাফিকের গুণ বলো পরে বলবে তিনটে আছে চারটে আছে তিনটে চারটে মধ্যে তিনটে বলতে পারলে হবে আলামাতুন নিফাক নিশ্চয়ই জানি না মাদ্রাসা করছে নিশ্চয়ই আছে নাই আলামাতুন নিফাক মানে মুনাফিকের আলামত মুনাফিকের আলামত মুনাফিকের চিহ্ন লক্ষণ হ্যাঁ আমি বুঝতে পারছি না কি বলছেন তিনটেই বলো কি কি লক্ষণ দেখে চিনা যায় যে এটা মুনাফিক বা মুনাফিকের গুণ বুঝতে পারলো না খালাস মবরুক মবরুক মবরুক ৭৯ মাবরুক ৭৯ নাই নম্বর ১২৪ আর কটা আছে অনেক আছে নম্বর ১৬ ১৬ নম্বর ১৫১ ভাই আপনার ভাগ্যে লেগে যেতে পারে কেন ভয় করছেন ১৫১ হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনি বলতে পারবেন ইসলামের রুকুন কয়টা ইসলামের রুকুন কয়টা মানে ইসলামের রুকুন মানে খুঁটি এই যে খুঁটি ইসলামের স্তম্ভ কয়টা এভাবে একটা দুটো করে কয়টা বলতে পারবেন বলেন ইসলামের রুকুন হ্যাঁ আমার আঙুল থেকে বলছেন না তো বলতে পারবেন কি কি আর একটা এইটাই ছুটে গেছে এইটাই বাকি ঠিক আছে কিন্তু তারতিব ঠিক নেই মাফি মুসলিম বলেছি তারতিবটা প্রথম নম্বরটা কি যেটা না হলে মুসলমানই হবেন না আসেন আসেন আসেন কালিমা নামাজ জাকাত রোজা হজ জাকাতটা শেষে না দাও নম্বর দাও মাবরুক ৬০ নম্বর ৫০ নম্বর ৫০ নাই নম্বর ৮৪ মাশাআল্লাহ ৫০ আচ্ছা বলেন আপনি একটা সহজ প্রশ্ন বলেন আপনি জানেন যে আল্লাহর রাস্তায় জিহাদ করে যে মারা যায় সে শহীদ তাই না কিন্তু আল্লাহর রাস্তায় জিহাদ করে মারা না গেলেও যুদ্ধে মারা না গেলেও আর কোন কোন এমন লোক আছে যে শহীদ শহীদের দরজা পায়, একটা বললেই হবে, মানে জেহাদের ময়দানে যায়নি যুদ্ধের ময়দানে যায়নি অথচ সে মারা গেল কিন্তু সে শহীদ, একটা বলেন বাস, আছে সাতটা আছে, আপনি একটা বলেন, বলতে পারবেন? যা তা কঠিন হয়ে গেল, বেশ বসুন। চুরাশি আছে, নম্বর চল্লিশ নেই, পঞ্চান্ন, বাষট্টি, আচ্ছা আপনি বলতে পারবেন এই শহীদকে যুদ্ধের ময়দানে মারা যায়নি, শত্রুরা মারেনি কিন্তু সে শহীদ? না আপনি নিজে ব্রেন থেকে বলবেন না, আপনি জানলে বলুন, না না না, কি করে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেলে শহীদ হয়নি? না না, মানে এটা আল্লাহ তাআলা জানেন, নবী জানেন যে হ্যাঁ এই লোক শহীদ, আপনি নিজের ব্রেন থেকে বলবেন সেটা হবে না। বসুন বসুন, বাষট্টি, আপনি বাষট্টি, হ্যাঁ, পঁয়ত্রিশ, ওহ দিদি ব্যস্ত, আট, সুদ খাওয়ার তিয়াত্তর রকম পাপ আছে, সব থেকে ছোট পাপটা কি আপনি বলেন, খুব সহজ জিনিস, এটা ভেবে বলবেন কিন্তু আপনি উল্টো পাল্টা বলেন, সুদ খাওয়ার, সুদ যে খায়, সুদ সুদ জানেন তো, একশো টাকা দিলাম, একশো দশ টাকা নিলাম, সুদ খাওয়ার তিয়াত্তর রকম পাপ আছে, সব থেকে ছোট পাপ সেটা কি? সব থেকে ছোট পাপটা কি? আমি এই জন্য বলছি একটু ভেবে চিনতে বলেন, বলেন না আরেকবার, বাস আছে ঘোরার ডিম জানে কিন্তু ওই যে ঘাবড়ে যাচ্ছে এতগুলো লোক দেখে, হ্যাঁ হ্যাঁ পাল্টে নেবেন পরে, জানলার দোকানে গিয়ে পাল্টে নেবেন পরে, এখন নেন একটা, যে কোনো একটা নেন, একশো আঠাশ, একশো আঠাশ, মাশাআল্লাহ, এ তো কাপড় দেওয়াই উচিত না, এ কাপড়ের লোক। এখন আপনি বলেন আল্লাহ যখন কোন বান্দার মঙ্গল চান, ভালাই চান, কল্যাণ চান, তখন তাকে কি করেন? সহজ জিনিস কিন্তু, মাশাআল্লাহ, মাবরুক আসেন, তাকে বিপদে ফেলেন, অসুখ বিসুখ দেন, মাবরুক, তারটা খেয়াল করবেন ভাই, এখানে যারা পার হচ্ছেন তারটা খেয়াল করবেন, এমার্জেন্সি নিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা কটা আছে, শার্ট আর কাজ শুনতে অনেক আছে, আচ্ছা মহিলাদের হয়ে যাক একবার, তার মাঝখানে ওরা ভাববে আমাদের কিছু বলছে না দিচ্ছে না, মহিলাদের হয়ে যাক, নম্বরের সমস্যা, এই তাড়াতাড়ি দেখেন নম্বর কেউ আছে কিনা, তাড়াতাড়ি তাড়াতাড়ি, নম্বর বাহান্ন, মহিলাদের মধ্যে নম্বর বাহান্ন, আরো দাও নম্বর পঞ্চাশ, আর নম্বর উনত্রিশ, এই তিনটে নম্বর কার আছে? বাহান্ন, পঞ্চাশ আর উনত্রিশ, না থাকলে যেন জানতে পারি তাড়াতাড়ি, আরে পাল্টে নেবেন জানালার দোকানে গিয়ে, বললাম না লাইন নেবেন, নেন একটা, বাহান্ন, পঞ্চাশ, উনত্রিশ, আবদুল্লাহ তাড়াতাড়ি, তিনটাই, মাশাআল্লাহ, তো হয়ে গেল, এক জিবির মাছ লেগেছে, খালাস খালাস, ঠিক আছে মাশাআল্লাহ, তিনটে ইমার্জেন্সি, যাও নিয়ে যাও, তিনজন তিনটে, হ্যাঁ জানি না কে কে পেয়েছে, পেয়েছে ওকে, এবার আমরা ফিরে যাই আমাদের এই নম্বর দিকে। নম্বর 83 আছে কেউ? মাশাআল্লাহ। আপনি বলেন এই যে নাওয়াইতা নুসাল্লিয়া নিয়া নাই তো এসব কি বলে না, নাওয়াইতা নাসুমা গাদান আছে না, নিয়ত বলে, নিয়ত, নিয়ত মানে কি? নিয়ত মানে কি বলে না? নিয়ত ছাড়া কিছু হবে না, নিয়ত ছাড়া নামাজ হবে না, নিয়ত ছাড়া রোজা হবে না, নিয়ত ছাড়া হবে না, নিয়ত ছাড়া, আরে ওর নিয়তে এই ছিল। নিয়ত মানে কি? নম্বর 67, নিয়ত মানে সংকল্প, মনের ইচ্ছা, ইরাদা, সংকল্প। হ্যাঁ মাশাআল্লাহ। আপনি বলুন সবারই উপরে নামাজ ফরজ, কিন্তু দুনিয়াতে এমন তিনটে লোক আছে, আমি বলেছি তা বলে ধরুন তিনটে, সেই তিনটে লোকের জন্য নামাজ ফরজ না, কে কে? অসুস্থ ব্যক্তির জন্য নামাজ ফরজ না, পাগল, নম্বর 1 পাগল, যদি কেউ পাগল হয় নামাজ পড়তে হবে না, মাফে মুশকিল, তাই না? অবুজ, হ্যাঁ অবুজ তার মানে শিশু, নাবালক হলো আর একটা, আর একটা বলতে পারলে মাশাআল্লাহ মাবরুক, যারা মারাকতে পৌঁছে যায়, তাই না? মারাকতে গেলে পৌঁছতে পারে নামাজ পড়তে, মারা যাওয়ার পর তো আমলই নেই, আমি বলছি মারাফতি পীরদের জন্য নামাজ নেই, ঠিক? মাবরুক, পিরিয়ডের সময়ে নামাজ বাসেন, মাবরুক। নম্বর 37, মাবরুক মাবরুক, বারাকাল্লাহ বিক। নম্বর 37 আছে কেউ? নম্বর 37 নেই। নম্বর 145, 145 নেই, 113, 113, 89, 89, 89, 89, 89, 43, 43, মাশাআল্লাহ মীরবাবু লেগেছে। আপনি বলেন আমরা নামাজ পড়ি, নামাজের কি আপনার কত? 13, 13 বলেছি নাকি? 113, তেরো বলেছিলাম, 113, 100 পরে পরে। আচ্ছা মীর বাবু আপনি বলেন আমরা নামাজ পড়ি, নামাজের শুরুতে প্রথমে কি বলি, প্রথম যেটা বলি সেটা কি? নামাজ যখন শুরু করি নামাজের শুরুতেই প্রথমে কি দিয়ে শুরু করতে হয়? নামাজ, নামাজের আগে বিসমিল্লাহ আছে আপনারা জানেন, কি বলতে হয়? নামাজ দাঁড়িয়ে প্রথমে যেটা বলতে হয় সেটা কি? তাকবীর। এই তাকবীরটার নাম কি? তাহলে মাবরুক আছে, সহজ জিনিসটাকে কঠিন মনে হচ্ছে। নম্বর 63, 63 নেই, আর কটা আছে, আর কটা আছে? এ বাবা টাইম শেষ হয়ে গেল যে। 117, 117 নেই, মাশাআল্লাহ। আপনি একটা সহজ প্রশ্নের উত্তর বলেন, নামাজের মধ্যে এমন একটা দোয়া আছে যে দোয়া না পড়লে বা যে মোনাজাত না করলে নামাজই হবে না, যে কোনো নামাজ, সূরা ফাতিহা, মাবরুক, বাস আর কিছু বলতে হবে, তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন, মাবরুক মাবরুক। 68, 68, 96, 68 আছে, হ্যাঁ বলেন। আপনি বলেন জানি না, ঠিক আছে না দিলেও আমাদের কাছে নেই, খালাস। আপনি বলতে পারবেন ইমানের রুকুন কয়টা? ইমানের রুকুন ছয়টা কি কি? ও মালাইকা জানেন তো, আসেন আসেন, মাবরুক মাবরুক। 140 নেই, 161 মাশাআল্লাহ মাবরুক। আপনি বলেন জুমার দিনে কাবলাল জুমা সুন্নতে মুয়াক্কাদা কয় রাকাত? জুমার দিনে, জুমার দিনে নামাজ পড়তে আসেন কিনা, প্রথমে তাহিয়াতুল মসজিদ পড়তে হয়, তারপরে সুন্নতে মুয়াক্কাদা কয় রাকাত? চার রাকাত না ছয় রাকাত? আপনারা কি বলেন? হ্যাঁ বাদশাহ, কয় রাকাত সুন্নত নির্দিষ্ট শোনা মালেশ বসে যান। হ্যাঁ শূন্যতে মুয়াক্কাদা নেই, নির্দিষ্ট করে না, অনির্দিষ্ট, দু রাকাত চার রাকাত ছয় রাকাত পড়ে, 90 নম্বর 90। হ্যাঁ মাশাআল্লাহ। আপনি বলেন যদি আপনার কন্যা সন্তান জন্মগ্রহণ করে তার জন্য আকিকা কয় ভাগ দেবেন? আকিকা দেবেন, আপনার মেয়ে হয়েছে, আপনি আকিকা দেবেন কয়টা, কয় ভাগ, কয়টা ছাগল না উট কি দেবেন? হ্যাঁ আর ভাগ, ভাগ যদি দেন কোরবানি, কোরবানি সাথে দেয় না ভাগ, ভাগ দেওয়া হবে? মবরুক আছেন আছেন, যথেষ্ট আছে। কোরবানির ভাগ দেওয়া যাবে না, একটা ছাগল দিতে হবে। 144 154 155 100 পুরো 100 মিয়া ফেল মিয়া, কেউ নেই মিয়া মিয়া, 103 103, 78 78 নেই, 58, কিছু লোক নিশ্চয়ই উঠছে না, এটা এতগুলো নম্বর বাদ যায় নাকি, 18 মাশাআল্লাহ জালাল 18। আপনি বলেন আপনার যদি পাঁচখানা বাস থাকে, পাঁচখানা বাস আপনার লাইনে চলছে, সেখান থেকে টাকা উপার্জন করছেন, বাসে পাঁচখানা বাসে কত টাকা জাকাত আসবে? কঠিন হয়ে গেল প্রশ্নটা, কঠিন। পাঁচখানা বাসে কত টাকা জাকাত আসবে? বাসে জাকাত নাই, বাসে বাসের দামে জাকাত দিতে হবে না, বাবরু কাছেন, বাস থেকে যা উপার্জন হবে তাতে জাকাত লাগবে, নিসাব পরিমাণ হলে বাসে জাকাত নেই। 49 49 66 66 আছে কেউ? 141 মাশাআল্লাহ। হাবে সাহেব দেখি, হাবে সাহেবকে একটা প্রশ্ন করি, যদি বলতে পারেন তো ভালো হবে, কোন সোরায় নয় মিম, কোন সোরায় নাই মিম? হাফেজ সাহেবের প্রশ্ন তাই না, কোন সোরায় নয় মিম, কোন সোরায় নাই মিম? আমি এমনি বললাম, এটা আপনার প্রশ্ন না, জানেন তো বলুন তাহলে দেখি। হাই হাই হাই, খালাস এটা বাদ দিই, এটা বাদ দিবে, হাফেজ সাহেব মানুষ তো, আমি এখানে বললাম এটা বাড়তি প্রশ্ন। আপনি বলেন কত কিলো শস্য বা ফসল হলে তাতে জাকাত খরচ? এটা অবশ্যই জানতে হবে, প্রত্যেক মুসলমানের জানা উচিত, ধান গম কত কিলো হলে তাতে ওষুধ দিতে হবে, অথবা 10 ভাগের 1 ভাগ 20 ভাগের 1 ভাগ জাকাত লাগবে। হ্যাঁ কত কিলো হলে? তাহলে তো সব গরিবরা মারা যাবে, 40 কেজি। হ্যাঁ 40 কেজি 10 কেজি দিতে হয়, কিন্তু কত কিলো হলে? 100 কেজি জাকাত দিলে তো মানুষ মারা যাবে, বলতে পারছেন না? দেখেন দুটো চান্স দিলাম, তাও তাহলে কি করা যাবে? বসুন বসুন বসুন। হ্যাঁ বাদশাহ কত কেজি? 700 না 400 বলছে। হ্যাঁ ঠিক আছে, 750। নম্বর সাত নেই করেগা বাদ, মাশাআল্লাহ। তো আপনি বলেন আপনার টাকা কত টাকা হলে জাকাত লাগবে? জাকাত দেন না? দেন না, না জাকাতের টাকা নেই। কত টাকা আপনার ব্যাংকে থাকলে জাকাত লাগবে? মনে হয় জাকাত ফরজ হয়নি না। এই তো প্রত্যেক মুসলমানে জানা উচিত, ক কেজি হলে কত টাকা হলে জাকাত দিতে হবে। কারণ আমাদের বিদেশে এসেছিলাম নিশ্চয়ই জাকাত, সব তো করলো, দেশে গেলে বিশাল বিশাল বাড়ি বিশাল, হ্যাঁ মাশা আল্লাহ, কি ব্যাপার? সৌদি আরবে থাকে কি পাবে? এগুলো না জানলে কি করে হয়? পাঁচ থেকে কেউ বলে দেয়নি তো? আপনি সত্যি করে বলেন, কেউ কারো কাছে শুনে বলছেন না তো? আচ্ছা মাবরুক মাবরুক, সাড়ে সাত ভরি স্বর্ণ কেনার মতো টাকা থাকলে তবে এক বছর থাকলে জাকাত ফরজ আছে নাকি? শেষ বাঁচলাম, হ্যাঁ টাইম শেষ হয়ে গেছে, আমাদের টাইমও শেষ। এবারে গত মাসে যারা পুরস্কার পাবেন, আমার কি বলে আপনার ক্যাসেট মাবরুক ক্যাসেট প্রতিযোগিতায় ভাই অনেক কিছু জানার আছে, আমরা জানি না, অতএব জানা দরকার। আর জানার জন্য আমরা এগুলো করছি, মাকতুব দাওয়ার সঙ্গে যোগাযোগ রাখেন, বিদেশে এসে বাংলা খোদ্াও শুনতে পান না, আমাদের কাছে দু চারটা কিছু জেনে তারপর শিখেন, বন্ধ করে এখন।